الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد إخواني وأحبابي الكرام خدوم ما نجلس بيرن مياسة كي غردة ما نشكله تلنا ده تلنا ده نر بيرام هي تلاوش تلدي دي بده لامان عليه خدوم ما نجلس تلاوش ده دارو ده ياسة فني كتلنا ده يه دوري بوي بلير يار بعده فرزيره كي بوي النوافه তুলাও যদি বেখাই টুল্লুর টুল্লুর ফাল দেব খাড়া খাড়ি মারামারি দাঁড়াদি গালাগালি তালাক এম বেগুন করিব আখারি তো শেরমিন দেব তুলাইয়া হরিগে তোয়াই নেবা তোলে আর কি হ যদি নৌড়িলে ও বাজে খন দিলে বুঝ দিল মানুষে হিম্মত সারা মানুষ এঙ্কে মানুষ আর তুল্লাহ এঙ্গ ইচ্ছাম এঙ্গ ইচ্ছাম এঙ্গ ইচ্ছাম তার বাদ দাদা হেন নশিদ তোর ডরবেন নশিদ তোমার গুসিন্দা নশিদ এলেন তুলে নে ইতারা আর তো কি করা হরিব শান্তি দেওয়া হরিব বনা দেওয়া হরিব ইসলাহ করা হরিব ইয়ার নগরী তুলেন না দেবে বাঞ্চি নাকি তুলেন না দে ইয়ার কাম বেশি পুরা সিফত আর তুন খাওয়া ভরত হন্যাস দিবে তোলা ওষুধ খাই এইবার খাওয়া ভরত অবাই অবৈন তুমি আল্লাহর আস্তে মাপ করে দিও হন কাম বেদি সদ দইলে আল্লাহর আস্তে মাপ করে দিও ইয়ান হলি বাহাদুরি যেন মানছি মাপ করে দি না ভরে মাপ করে দিব আল্লাহ বেশি বাহাদুর মানুষ লাগে মাফ করে দিব আল্লাহ উলিয়ারে বেশি হিম্মত আলা মানি লাগে বেশি ডর কলা বলা মানি লাগে তা আল্লাহ তবারক ওয়া তাআলা তু আজর লে তেমন হদ দে আল্লাহ হদ দে ফামান আফা ওয়া আসলাহা ফা আজরহু আলা আল্লাহ যেমন সে মাফ করে দি আন বনই দি আনরে ইসলাহ করে দি ইয়ান গমই গিয়ে গই সে আকুরা ফেলাই রাজি গিয়ে গই তানাজুল দি ফেলাই এবার খোদা আজর আল্লাহর হাসে আল্লাহ তবারক ওয়া তাআলা তুম বেশি বড় আজর দিব আল্লাহ বেশি বড় আজ দিব হয়তো আল্লাহ আর আর ভাই মুরব্বী কল খনি করে তুলে না নদীও তুলা নদী তুলা দিয়ে এন আছে শৈতান রাখাম শৈতানে তুলা দিয়ে আর বাদে দুঃখ ছড়ি গেলেও শৈতান দাগ হই আর তো দিয়ে গরাবার গরি হলে ইয়ান পাই বুঝে না হতা হয়তো আল্লাহ আর ভাই আইন মুরব্বী কল কদম ভাইন দি পেরেছেন সাথে কথা নকল করে কত ফল নাই তুলে না দিয়ে গজি দেখে নাই তুলে না দিয়ে গজি আখারি তিতে খনি করে তুলে নেবে ফেলা নিয়ে আনল যে দুনিয়ার যে আছে তারিখের ভিতরে কেন বোঝানো যাতে তারিখের ভিতরে তুলেন না দইয়া বেশি আছে দেখেন লামা দিয়ে নাই মদত করে এখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান আল্লাহ নবী হতে মান কাদমা গাইদান ওয়া হুয়া ইস্তাতিউ আন ইউনাফিযাহু দাআহু আল্লাহু আলা রুউসিল খালায়িকি হাত্তা ইউখাইয়িরুহু আল্লাহু ফি আইল হুরিল আইনি শা হুরিল আইন শা কিন্তু সেই হাদিস ইখওয়ানি তিরমিজি হিল্লা ওগেরা মজা আছে যে ইমাম আহমদুল হাম্বলের রয়েছে দুইটা আবুদাউদ মজা আছে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি হদ্দে হাদা হাদিস হাসান গরিব আল্লাহ আলম তেলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাদামা গায়ব হনি কত বসে উঠতে গুছে হাবলাই ও হয় সতে আই না ফেদ হো এই ভাই এই জিন্দা গুছে উঠতে জিন্দা করি পারিব ইয়ার বাদ মাফ করে দিই দাআহু আল্লাহু আলা রুউসিল খালায়িক ইয়াউমাল কিয়ামা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মারিব গুনুম তুবা ডাকিব حتى يخيره الله في اي الحور العين شاء جنته ما الحور العين دي بودت خنول بتوي تمي ماف غري دي انا بدل ما جي يان بدل دي والله بولي هت الله ماف غري دون خسري لي خسري بولي نتارن يان بوز ديري نو يان بوز ديري نو يان داز هيم من ندي نو همت اسي دي همت اسي دي رسول صلى الله عليه وسلم وما زاد الله عبدا بعفو الا عزا তেলে ও বায়ন স আল্লাহ তবারক ও তালে খনি করে মাফ করে দিয়ে দিলে এবার ইজ্জত বাড়া দিব ও মা তো আবা আহাদুন লিল্লাহ ইল্লা রাফাহু হনক মানছে আল্লাহ আল্লাহ বলি আরে শুঁড়ো ইয়ারে হ্যাঁ শুঁড়ো ইয়ে আল্লাহ তবারক ও তালে ইয়ারে কি করিব এবার ইজ্জত বাড়া দিব আল্লাহর ওয়াস্তে কি গজি দে তো আবু গজি দে তাকব্বুরি নাও করে দে বড়াই নাও করে দে সে আল্লাহ তবারক ও তালে মানুষ এবার ইজ্জতের বাড়া দিব ইয়ার বাদ আরো কহ আছে মাহদে ওয়ালা আফা রাজুলুন আম মাযলামাত ইল্লা যাদাহু আল্লাহু ইজ্জান ইন সহি সহি হাদিস কল মুসলিম মাজা আছে হাদিস বা ইমাম আহমদুল হাম্বলি রয়ে গিয়ে খোয়ানি যে হনুক মানছে আর জনরে মাফ করে দিয়ে হনক কান দাসে এবার দুলুম গজিয়ে নলি এবার হক ইয়ে নদের আল্লাহ তবারক ওয়া তাআলা এবার ইজ্জত বাড়া দিব এবার মর্তব বাড়া দিব এবার আজর বেশি করে দিব আল্লাহর হাসি এবার আজর রাখিব হে তো আল্লাহ খোয়ানি তুলাও খনি করে খনিকে তুলে নিয়ে আনে দিও ফাইলে বুঝ দিও আর খনিকে তুলে না দিলেও বাফি চাইও তুলে না দিতে মানে শিবি মরে তুলি দিয়ে আর হন লামা দিব নে মরে লাগাই দিয়ে আর হন যাইব নে আঞ্জাম খন দিলেও এম বাফি আল্লাহ তবারক ওয়া তাআলা এর আরবে পুনরায় তৌফিক দেব। আল্লাহু আলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।